এসে মদিনায় তোরই জানাই, তোরই জানাই এই সংসারে কেতাহারে চিনতে পারে। কেতাহারে চিনতে পারে সবাই বলে নবী নবী, নবী কে নি রঞ্জন ভাবি, সবাই বলে নবী নবী, নবী কে নি রঞ্জন চন্দ ভাবি, তেল পুড়িলে জানতে পাবি, তেল পুড়িলে জানতে পাবি, আহম নদনাম বলি হুঙ্কারি তাহারি চিনতে পারি। কে তাহারে যদি না কই, সাধ্য কারকে জানিতে পাই, যার মর্ম সে যদি না কই, সাধ্য কারকে জানিতে পাই, তাইতে আমার দিন দয়াময়, তাইতে আমার দিন দয়াময়, মানুষী রূপে তাহারে চিনতে পারে, কে তাহারে যে জানে না মিশের পড়াশুনা, যে জানে না মিশের তার পড়াশুনা, লালন কই ভেদ উপাসনা, লালন কই ভেদ উপাসনা, না জেনে চটুকে মারে, লালন কই ভেদ উপাসনা, না জেনে মারে, তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, এসে মদিনায় তোরই জানাই, তোরই জানাই কে তাহারে চিনতে পারি। আপনারা কয়জন কোরআন পড়েছেন বুঝে বুঝে? আমি ইসলামিক কিন্ডারগার্টেনে ছোট কালটা গেছি, কোরআনটা বুঝে পড়েছি না। আমি তো সব পড়া আমার সুযোগ আমি পড়েছি কিন্তু মানে গুলো পড়ি মানে বুঝে মানে ওইটা।